মনে গড়া তোমার স্মৃতি, শতরণে রাঙিয়ে মিথ্যে কোন স্পন্দন, আলোর নিচে যে আধা খেলা করে সে আধারে শরীর মেশালে। হে তবু আমি